أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارون دايلو اللار نامي سأل سائل بعذاب واقع এক ব্যক্তি চাইল সংগঠিত হোক শাস্তি যা অবধারিত للكافرين ليس له دافع কাফিরদের জন্য ইয়া প্রতিরোধ করিবার কেহ নাই من الله ذي المعارج ইয়া আসিবে আল্লাহর নিকট হইতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যাহার পরিমাণ পার্থিব 50,000 বছর فاصبر صبرا جميلا সুতরাং তুমি ধৈর্য ধারণ করো পরম ধৈর্য إنهم يرونه بعيدا ওরা ওই দিনকে মনে করে সুদূর ونراه قريبا কিন্তু আমি দেখিতেছি ইয়া আসন্ন يوم تكون السماء كالمهل সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মতো وتكون الجبال كالعهن এবং পর্বতসমূহ হইবে রঙিন পশমের মতো ولا يسأل حميم حميما এবং সুরিদ সুরিদের তত্ত্ব লইবে না يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه ওদেরকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে وصاحبته واخيه তার স্ত্রী ও ভ্রাতাকে وفصيلته التي تؤويه তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত ومن في الارض جميعا ثم ينجيه এবং পৃথিবীর সকলকে যাহাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয় كلا انها لظى না কখনই নয় ইহা তো লেলিহান অগ্নি نزاعة للشوى যাহা গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে تدعو من ادبر وتولى জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল এবং মুখ ফিরাইয়া লইয়াছিল যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থির চিত্তরূপে যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা হুতাশকারী আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ ইল্লাল মুসাল্লিন তবে সালাত আদায়কারীগণ ব্যতীত আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন যারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুন মা'লুম আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে লিসসাঈলি ওয়াল মাহরুম যাচনাকারী ও বঞ্চিতের والذين يصدقون بيوم الدين এবং যারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে والذين هم من عذاب ربهم مشفقون আর যারা তাহাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত ان عذاب ربهم غير مأمون নিশ্চয় তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিশঙ্ক থাকা যায় না والذين هم لفروجهم حافظون এবং যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون তবে কেউ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী والذين هم لأماناتهم وعهدهم راعون এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে والذين هم بشهاداتهم قائمون আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল والذين هم على صلاتهم يحافظون এবং নিজেদের সালাতে যত্নবান أولئك في جنات مكرمون তাহারা এই সম্মানিত হইবে জান্নাতে فما للذين كفروا قبلك مهطعين কাফিরদের হইল কি যে উহারা তোমার দিকে ছুটি আসিতেছে عن اليمين وعن الشمال عزين দক্ষিণ ও বাম দিক হইতে